فضل المساجد مختصر صحیح مسلم থেকে কয়েকটি অনুচ্ছেদ আমরা ধারাবাহিক পাঠ করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করা হবে মসজিদের ফজিলত বিস্তারিত না একদম সংক্ষিপ্ত عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها سيد مسلمين شايفين كم تنبر الحديث الله رسول صلى الله عليه وسلم قال الله كتير شرقت مجاعه في مسجد رأسه يعني ولكن يعني ترى সবাই না জানেন অনেকেই জানে আর সবচেয়ে বেশি অপ্রিয় সবচেয়ে বেশি প্রিয় জায়গা মসজিদ আর অপ্রিয় জায়গা কোনটা আবগাদুল বিলাদ ইলা আল্লাহ আসওয়াকুহা বাজার মার্কেট মার্কেট হলো সর্বনিকৃষ্ট জায়গা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তাহলে মসজিদ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে তাই রব্বুল আলামিন আমাদের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন কয় সালাত ফরজ কোন জায়গায় পড়বেন পুরুষেরা যারা সমর্থ সক্ষম যারা সচল ওরা কোথায় গিয়ে নামাজ পড়বেন মসজিদ মহিলারা মহিলারা তারা যদি যেতে চান যেতে পারবেন কিন্তু তাদের জন্য ঘরে পড়া উত্তম বাকি যে আসতে পারে না বিছানায় পড়ে আসি চলতে পারবে না কিন্তু যারা মনে করেন হালকা দুর্বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় লোকজন অসুস্থ হলেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন দুইজনের কাঁধে ভর করে ওরা নামাজে এসে উপস্থিত হতেন অসুস্থ হল প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সৌদি আপনারা অনেককে দেখতে পাচ্ছেন অটলের উপর বসে বসে আস্তে আস্তে করে চলে আসে কেউ কেউ এরকম করে আমার বাসার কাছে একজন লোক মুরব্বী ওই কোন জায়গায় তার ওই লাগে তার ঘর থেকে মসজিদে আসতে কত একদম কাছে উনি বস আস্তে আস্তে করে লাঠির উপর ভর দিয়ে দিয়ে দিয়ে দিয়ে আস্তে করে আসে সুবহানাল্লাহ বাকি রয়ে গেল যারা সক্ষম সচল তারা মসজিদে আসা মসজিদে এসে সালাত আদায় করা সুন্নত না ওয়াজিব উত্তর হলো ওয়াজিব উত্তর কি ওয়াজিব দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত দেখেন রমজান মাস চলেছে রমজান মাসে প্রত্যেকটা মসজিদ পরিপূর্ণ ছিল ফজরের সালাতে সবচেয়ে বেশি লোক হতো ঠিক কিনা প্রত্যেকটা মসজিদে আমি দেখেছি যাচাই করে ফজরের সালাতে সবচেয়ে বেশি যে ওয়াক্তে মানুষ হত এই নেজা শহরে ওই ওয়াক্ত হচ্ছে ফজরের সালাত আর বর্তমানে সবচেয়ে কম যে ওয়াক্তে মানুষ উপস্থিত হয় সে ওয়াক্তটি ফজর আমি যদি জিজ্ঞেস করি আপনারা এখানে যারা উপস্থিত আছেন কতজন আজকে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করেছেন মনে হয় আপনাদের মধ্যে গিয়ে অনেকে অনেক হাত তুলবেন ঠিক না অনেকে হয়তো তুলবে না হায় রে হায় কি অবস্থা তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে বলছেন আহাব্বুল বিলাদ ইলা আল্লাহ মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আর এই কারণে রব্বুল আলামিন আমাদের উপর তো সালাত ফরজ করেছেন আবার বলেছেন ওখানে গিয়ে নামাজ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লা আল্লাহ রব নির্দেশ দিয়েছেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين تمرا الصلاة قائم كرو زكاة دائكرو আর রুকুকারীদের সাথে রুকু করো। কথা বুঝলেন ভাই? আমি যদি ঘরে নওয়াজ পড়ি তাহলে রুকুকারীদের সাথে রুকু হলো? শুধু আমি এখানে জামাতের সাথে সালাতের গুরুত্ব আমার উদ্দেশ্য না, কিন্তু কিছু না বললে তো হয় না, প্রাসঙ্গিক। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। আমার ভাইয়া, তাহলে আমরা সালাত পড়বো কোথায় ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি অক্ষম হতে চান? আপনারা কি অচল হতে চান? আপনারা কি অসুস্থ হতে চান? কেউ চায় না? সবাই চায় সুস্থ থাকতে, সবাই চাই সচল থাকতে, সবাই চাই সক্ষম থাকতে। তাইলে বলি আলহামদুলিল্লাহ। এবারে আপনি সক্ষম, আপনি সচল, আপনি সুস্থ, আপনার উপর রব্বুল আলামিন মসজিদে গিয়ে, মসজিদ আপনার কাছে আছে নিয়মতান্ত্রিক শর্ত সাপেক্ষে, মসজিদে গিয়ে সালাত আদায় করা আপন লফা ওয়াজিব করেছেন, তাহলে আপনি এত নিয়মিত পেয়েও যদি মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় না করেন, তাহলে আপনি কি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহ লা তুহসুহা। আমরা যদি আল্লাহর নিয়ামতের নিয়ামত গুনতে চাই, তাহলে গুনে শেষ করতে পারবো। আজকে দেখেন ফজর থেকে নিয়ে এ যাবৎ কত নিয়ামত আমরা উপভোগ করেছি। রব্বুল আলামিন যদি এক একটা নিয়ামতের মূল্য আমাদের থেকে চাইতেন, তাহলে আমরা কি দিতে পারবো? এই সব নিয়ামতের মূল্য আমরা দিতে পারবো আল্লাহর বিধিবিধান পালন করে। বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সালাত আদায় করে, সদকা খয়রাত করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে, সৎ কাজের নির্দেশ দিয়ে অসৎ কাজ থেকে বারণ করে, এই সব যদি করি, তাহলে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আলহামদুলিল্লাহ। তাই সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে কি? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। জামাতের সাথে গিয়ে সালাত পড়ো, ফজর নামাজ কোথায় পড়ো? হ্যাঁ, কারো যদি মসজিদ হয়ে 5 কিলোমিটার যাওয়া সম্ভব না, সেটা ভিন্ন কথা। যেসব লোকজন এই উনায় যায় সোনাইয়ায় রমজান মাসে মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছে, ওরাই তো এখানে এখানেই আছে, না অন্য কোথাও? রমজান মাসে মসজিদে এত লোক হয় কোত্থেকে? কি লা ইলাহা ইল্লাল্লাহ কোত্থেকে হয়? মসজিদের আশপাশের লোক। তাহলে ওরা কি যারা সালাত আদায় করছে না মসজিদে এসে, ওরা কি আল্লাহ শুকরিয়া আদায় করছে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন তাহলে আমি আমার নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ। আর যদি তোমরা ওয়ালাইন কাফারতুম আমার শুকরিয়া আদায় না করো, ইন্ন আযাবী লাশাদীদ, তাহলে তোমরা জেনে রেখো আমার আযাব হচ্ছে কঠোর। আচ্ছা, আমরা জানলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদে যাবেন, বেশি বেশি সম্পর্ক রাখবেন আল্লাহ ও মসজিদের সাথে। মসজিদ, মসজিদ বাইতুল্লাহ, ঠিক কি না? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজাল লা তুলহীহিম তিজারাতুন ওয়া লা বাই'উন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الله ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب الله ظهر جسم ঘরে আল্লাহর জিকির করার নির্দেশ দিয়েছেন, কি বিআদিন আল্লাহু আন তুরফা ঘর বানানো হবে, ঘর তৈরি করা হবে, আর ওখানে গিয়ে আল্লাহর নাম নেওয়া হবে, এর নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন। আচ্ছা, এইসব মসজিদে কারা যায়? এইসব মসজিদে এমন কিছু সংখ্যক লোক সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, এমন কিছু সংখ্যক পুরুষ যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ দিকির থেকে কাফিল করতে পারে না। আচ্ছা, ব্যবসা বাণিজ্য আমরা করবো না, ক্রয় বিক্রয় করবো না, কাজকর্ম করবো না, ওয়ার্কশপে কাজ করবো না, ড্রাইভিং করবো না, সেন্টারে কাজ করবো না, ইস্তরাহায় কাজ করবো না, বড়দের কাজ যেগুলো আছে করবো না, সবই করবেন, কিন্তু আল্লাহ দিকির থেকে যেন ওগুলো আপনাকে গাফিল করতে না পারে। বলো ইনশাআল্লাহ, এটা হলো আল্লাহর ফরমান, কামাই করো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আপনি যতই কামাই করুন যদি আল্লাহ আপনার কামাইয়ের মধ্যে বরকত না দেয় তাহলে বরকত হবে না? বরকত হবে না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেকে আছে অনেক কোটি কোটি টাকার মালিক, পয়সা পেয়েও সে গরিব আর মিসকিন, তার মধ্যে শান্তি নাই, আছে না? আর অনেক লোক আছে পয়সা কামাই করে কম কোন রকম জীবন যাপন করছে কিন্তু তার মনে শান্তি রয়েছে। সুবহানাল্লাহ, শান্তি কে দিয়েছে? তুমি এত টাকা পেয়েও শান্তি নাই, অশান্তি আর অশান্তি বিরাজ করছে, আর ও কম পয়সা কামাই করে কোন রকম চলছে কিন্তু তার ভিতরে আল্লাহর জিকির রয়েছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রব বলেছেন শোনো আল্লাহ জিকিরের মাধ্যমেই মন শান্তি পায়, অন্য কিছুর মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে মন শান্তি পায় না। দেখবে না, যাচাই করে দেখো, পয়সা একটু বেশি কামাই করলেন না, যে যে আপনি কাউন্ট করবেন হিসাব, ওই রাত আর ঘুমিয়ে নেই, এরকম হয় কিনা? কারণ মাস্টার মতো আলাদা করছে পয়সা। ভাই রামা, যদি কেউ পয়সা ওইভাবে কামাই করে আল্লাহর জাতির উপর ভরসা করে শান্তি পাবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু ফরক বেশ কম আছে। আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি পায়, তুমি কামাই করছো সোয়া আলহামদুলিল্লাহ কামাই করো যত বেশি, কিন্তু যদি গরত পথে হয় শান্তি পাবে না, কারণ আমার আল্লাহর ফরমান সেই শান্তি পায় যার মধ্যে আল্লাহর জিকির রয়েছে। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কি বলছেন এরপরে? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা থেকে তাদেরকে ওইসব ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি ওগুলো গাফিল করতে পারে না। সালাত পড়ে, এবারে যদি আমি ফজরের সালাত না পড়ি তাহলে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হলাম কিনা? জোহরের সালাত যদি না পড়ি আল্লাহর জিকির থেকে গাফিল হলাম কিনা? আসরের সালাত যদি না পড়ি আল্লাহর জিকির থেকে গাফিল হলাম কিনা? মাগরিব যদি না পড়ি আল্লাহর জিকির থেকে গাফিল হলাম কিনা? এশা যদি না পড়ি আল্লাহর জিকির থেকে গাফিল হলাম কিনা? ভাই রামা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আহাব্বুল বিলালি ইলা আল্লাহি এই মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, তাই আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো। বলো ইনশাআল্লাহ, যাদের মন মসজিদের সাথে ঝুলন্ত থাকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। বুখারী মুসলিমের হাদিস প্রসিদ্ধ, সাত গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার নিজ ছাউনির নিচে, বিশেষ ছাউনি আর কোন কোন ফরমেশকে আরশের ছায়া নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই এই সাত দলের মধ্যে একজন হলেন ওইসব লোকজন যাদের মন মসজিদের সাথে ঝুলন্ত থাকে, শরীর ঝুলন্ত থাকে বলেননি, কি বলেছেন? আপনি মসজিদে গেলেন, সালাত পড়লেন, কাজে গেছেন, কিন্তু মন কার সাথে? মসজিদের সাথে। ডিউটি করছেন, মন কার সাথে? মসজিদের সাথে। আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার শরীর মসজিদের সাথে জড়িত দিল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝি তো? কত মানুষ বুঝে মন কিরকম জড়িত হয়, আমি বিস্তারিত কিছু বলবো না, শুধু আপনারা নিজেরাই বুঝুন। তো আমাদের মন রাখতে হবে মসজিদের সাথে, আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে বলছেন ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সর্বনিকৃষ্ট জায়গা, সবচেয়ে বেশি অপ্রিয় জায়গা হচ্ছে বাজার আল্লাহর কাছে। আর দেখা যায় বাজারে গিয়ে উহুদ ওয়াহেদ মানুষ আড্ডা দেয়, ঘুরে মা বাজারে গিয়ে এমনিতেই কেউ আছে কোনো কিছু কিনবে না, এমনি দোকানের কাছে বসে থাকে, আসে না। আর যদি বলা হয় ভাই একটু আসেন মসজিদে একটু পড়ি, কোরআন আল্লাহর কালাম পড়ি, বললো সময় নেই ঘন্টার জন্য যদি প্রত্যেক দিন আসতে চাও তাহলে আসা যায় কিনা, চেষ্টা করবে এক ঘন্টার দরকার নেই, 10 মিনিট প্রত্যেক দিন আসো, অবশ্য অবশ্যই তুমি উপকৃত হবে। দুদিন তিন দিন আসলে পরে ছেড়ে দিলে এরকম হবে না। আর আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়, চাই এই আমল কমই হোক না। কথাটা বুঝতে পেরেছেন? যেটা আপনি নিয়মিত করবেন এরকম না, কিছুদিন করলেন পরে শেষ। ওই যেসব লোকজন রমজান মাসে অনেক ইবাদত করেছে তারপর রমজান মাস পরেই শেষ, কি বলেন এটা আল্লাহর কাছে প্রিয় না? রমজান মাসে তো স্বাভাবিক একটু ইবাদত হয় বেশি, কিন্তু মেইন মেইন ইবাদত যদি আপনি ছেড়ে দেন রমজান পরে তাহলে আগের ইবাদত কি থাকলো নাকি? থাকলো কি? ভাইরা আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদুল বিলাদ ইলা আল্লাহ আসওয়াকুহা, তার মানে বাজারে আপনি যাবেন আপনার প্রয়োজন পূরণ করার জন্য, প্রয়োজন শেষ চলে আসবেন বাড়িতে, আমাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মুসলমানদের উপর রহম করো, বাংলাদেশের উপর রহম করো, ইরাকের মুসলমানদের উপর রহম করো, শামের মুসলমানদের উপর রহম করো, ইয়েমেনের মুসলমানদের উপর রহম করো, বর্মার মুসলমানদের উপর রহম করো, ইন্ডিয়ার মুসলমানদের উপর রহম করো, সারা বিশ্বের মুসলিমদের উপর তুমি রহম করো, এই রাষ্ট্রগুলির হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও, আল্লাহ আমাদের সকলকে দিন শিখে আমল করার তৌফিক দাও, দিন প্রচার করার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদের মধ্যে থেকে যেসব ভাইয়েরা বর্তমানে বিপদে আসে আল্লাহ তাদের সেই বিপদ দূর করে দাও, নতুন করে যেসব ভাইয়েরা আসছে আল্লাহ হালাল কামাইয়ের অন্বেষণে, আল্লাহ তুমি তাদের জন্য হালাল কামাইয়ের পথ সুগম করে দাও, হায় আল্লাহ তাদের এই বিপদ তুমি দূর করে দাও, ইয়া রাব্বানা তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, হায় আল্লাহ আমাদের মধ্যে থেকে অনেকে অসুস্থ আছেন, আবার অনেকে দোয়া চেয়েছেন অসুস্থদের জন্য, আল্লাহ সবাইকে শিফা দান করো, আল্লাহ সবাইকে শিফা দান করো, সবাইকে ভালো অবস্থায় রাখো, আমাদের সকলকে যতদিন তুমি জিন্দা রাখবে আল্লাহ সুস্থ অবস্থায় রাখবে, ইমানের অবস্থায় রাখবে, আর যে সময় তুমি আমাদেরকে মৃত্যু দেবে তখন যেন আমাদের সকলের মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাব্বানা তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের আমলগুলি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।